buscando quién es. আলো রে দেখালা এই তো জীবন রে, কান্দ কেনে মন রে। সূর্যি আসে চন্দায় আসে কুসুমেতে ঘুমরা নাচে, কৃষ্ণ আসে ফাগুন আসে আসে রে শ্রাবণ। সবই তো জানো রে তবু কান্দ কেনে, কান্দ কেনে, কান্দ কেনে মন রে, কান্দ কেনে আসে হাসে হাসি, শোকে আসে শ্যামের বাসি, দুঃখের মাঝে আসে ওরে কাশী বৃন্দাবন। সবই তো জানো রে তবু কান্দ কেনে, কান্দ কেনে, কান্দ কেনে মন রে, কান্দ কেনে মন, কান্দ কেনে মন রে, কান্দ কেনে মন রে। অন্ধার আলো রে দেখালা এই তো জীবন রে, কান্দ কেনে মন।